কননিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 45তম পাঠের মূল বাক্য হচ্ছে ওতানজোবি ওমেদেতো, শুভ জন্মদিন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ হচ্ছে আন্নার জন্মদিন। শিজুওকা থেকে সাকুরার কাজিন কেন্তা এসেছে। ওরা এবং অন্যান্য বন্ধুরা মিলে একটি রেস্তোরাঁয় আন্নার জন্মদিন উদযাপন করছে। চলুন প্রথমে শুনে নিই আমরা 45তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল ওতানজোবি ওমেদেতো, শুভ জন্মদিন। Happy birthday to you, Anna. お誕生日おめでとう。 これほんの気持ちです。 どうもありがとうございます。何をもらったの？開けてもいいですか？ エバレーショップ言葉から別格からじゃ。 アンナ、お誕生日おめでとう。 アンナ、シュボジョンモディン。 アンナ。 এভাবে নাম ধরে আন্নাকে সম্বোধন করা হচ্ছে। ওতানজোবি মানে হল জন্মদিন। এটি মার্জিত রূপ, কেননা থানজোবি অর্থাৎ জন্মদিন কথাটির আগে যুক্ত করা হয়েছে ও সম্মানসূচক উপসর্গ। ওমেদেতো অর্থ হল শুভেচ্ছা বা অভিনন্দন জানাই। ওতানজোবি ওমেদেতো, এটাই হল আজকের মূল বাক্য। ওতানজোবি ওমেদেতো, এই কথাটি আরো মার্জিতভাবে বলতে চাইলে ওমেদেতো কথাটির পরে বলুন গোজাইমাস। তাহলে পুরো কথাটি হবে ওতানজোবি ওমেদেতো গোজাইমাস, তাই না? কামরুল ভাই, কেউ পরীক্ষায় ভালো ফল অর্জন করলে ওমেদেতো গোজাইমাস কথাটি দিয়ে কিভাবে তাকে অভিনন্দন জানানো যায়? মিলেমিশে এর সমাধান করা যাক। প্রথমে জেনে নিন পরীক্ষায় পাশ করা হল গোকাকু। তার মানে বলতে হবে গোকাকু ওমেদেতো গোজাইমাস, অর্থাৎ পরীক্ষায় পাশের জন্য অভিনন্দন। ঠিক বলেছি? একদম ঠিক। এরপর কেন্তা আন্নাকে একটি প্যাকেট দিল। করে হন্য কিমোচি দেস, এটা হল আপনার জন্য সামান্য উপহার। করে মানে এটা, হন্য অর্থ হচ্ছে সামান্য, কিমোচি কথাটির আক্ষরিক অর্থ অনুভূতি। তবে কাউকে উপহার দেওয়ার সময় প্রায়ই এই দুটো শব্দ একসঙ্গে করে বলা হয় হন্য কিমোচি। গ্রহীতার কাছে নিজের বিনীত অনুভূতি প্রকাশ করতেই এভাবে বলা হয়। আর এই বাক্যের শেষেও যথারীতি আছে দেস, এটি হল যে কোনো সাধারণ বাক্য শেষ করার মার্জিত শব্দ। জাপানে বিনয় প্রকাশের ব্যাপারটি সব ক্ষেত্রেই ঘটে, এমনকি উপহার দেওয়ার সময়ও। আসলে এর মধ্য দিয়ে এমন একটি অনুভূতি প্রকাশ করা হয় যে এটা খুব সামান্য একটা জিনিস হলেও দয়া করে গ্রহণ করুন। যাই হোক, কেন্তার কাছ থেকে উপহার পেয়ে আন্না বলল দোমো আরিগাতো গোজাইমাস, আপনাকে অনেক ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাস অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ কথাটি হল আরিগাতো গোজাইমাস বা ধন্যবাদ কথাটির আরো মার্জিত রূপ। সাকুরা এবার জিজ্ঞেস করল নানি ও মোরাত্তা নো, কি জিনিস পেলে বা আক্ষরিক অর্থে তোমাকে কি দেয়া হল। নানি অর্থ হল কি, ও এটি কর্মপদের পরে যুক্ত হওয়া পার্টিকেল। মোরাত্তা এটি হচ্ছে মোরাইমাস অর্থাৎ পাওয়া, প্রাপ্ত হওয়া, গ্রহণ করা বা প্রদত্ত হওয়া ক্রিয়াটির তা রূপ, সমাপ্ত বা অতীত রূপ। এক্ষেত্রেও তা রূপটি দিয়ে ক্রিয়ার সমাপ্ত রূপ বোঝাচ্ছে। নো এই পার্টিকেল প্রশ্নবোধক বাক্যের শেষে প্রায় জুড়ে দেয়া হয়। এর পূর্ণ রূপটি হল নো দেসকা, এবং এটি যুক্ত করে ব্যাখ্যা বা যাচাইপূর্বক নিশ্চয়তা চাওয়া হয়। তাই বুঝি পুরো কথাটি নানি ও মোরাত্তা নো? হ্যাঁ, এ কারণেই। এরপর আন্না জিজ্ঞেস করল আকেতে মোই দেসকা, খুলে দেখতে পারি? আকেতে এই ক্রিয়ারূপটি হল আকেমাস বা খোলা ক্রিয়াটির তে রূপ। ক্রিয়াপদের তে রূপের সঙ্গে মোই দেসকা বলা হলে এটি দিয়ে অনুমতি চাওয়া বোঝায়। 14তম পাঠে আপনারা এই অভিব্যক্তি শিখেছেন। আচ্ছা, কেন্তা আন্নাকে কি উপহার দিল? আমারও কিন্তু জানতে ইচ্ছে করছে। এবার চলুন আরেকবার শুনে নিই আমরা 45তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্যটি হল ওতানজোবি ওমেদেতো, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, আন্না, ওতানজোবি ওমেদেতো। これほんの気持ちです。 ありがとうございます。 何をもらったの？開けてもいいですか？ এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা শিখেছি ক্রিয়াপদ মোরাইমাস, যার অর্থ পাওয়া বা গ্রহণ করা। 33তম পাঠে আমরা শিখেছিলাম দুটি ক্রিয়া, আগেমাস দেওয়া বা প্রদান করা এবং কুরেমাস, এটির অর্থ দেওয়া বা প্রদান করা। এদের মধ্যে পার্থক্যটা কি? ভালো প্রশ্ন, চলুন টিচারকে জিজ্ঞেস করি। টিচার বললেন, প্রথমত জেনে রাখুন যে আগেমাস এবং কুরেমাস উভয়টির অর্থ কিন্তু দেওয়া, আর মোরাইমাস মানে হল পাওয়া, প্রদত্ত হওয়া বা গ্রহণ করা। জাপানি ভাষায় কোনটা কখন ব্যবহার করতে হবে তা নির্ভর করে বাক্যের কর্তা কি প্রদানকারী নাকি গ্রহণকারী তার উপর, এবং গ্রহণকারী কে বা কারা তার উপর। প্রদানকারী কর্তা হলে ব্যবহার করুন আগেমাস বা কুরেমাস, দুটোর অর্থই দেওয়া। আপনি নিজে অথবা আপনার ঘনিষ্ঠ কেউ যদি হন গ্রহণকারী তাহলে ব্যবহার করুন কুরেমাস। ধরুন বলতে হবে কেন্তা আমাকে একটি ছবি দিচ্ছে বা দেবে, তাহলে ছবি মানে হল শাশিং। আমাকে বলতে হলে ওয়াতাশি অর্থাৎ আমি কথাটির সঙ্গে জুড়ে দিন পার্টিকেল নি। কাজেই কেন্তা আমাকে একটি ছবি দিচ্ছে বা দেবে এর জাপানি হবে কেন্তা বা ওয়াতাশি নি শাশিং ও কুরেমাস। যদি গ্রহণকারী আপনার ঘনিষ্ঠ কেউ না হন তাহলে দেওয়া অর্থে ব্যবহার করুন আগেমাস। কাজেই কেন্তা বা আন্না নি শাশিং ও আগেমাস কথাটির অর্থ হল আন্না কে কেন্তা একটি ছবি দেয়। আবার গ্রহণকারী যদি হয় বাক্যের কর্তা তাহলে ব্যবহার করতে হবে মোরাইমাস অর্থাৎ পাওয়া বা গ্রহণ করা, তবে এক্ষেত্রে প্রদানকারীর পরে পার্টিকেল নি ব্যবহার করতে হবে। কেন্তার কাছ থেকে আন্নার একটি ছবি পাওয়ার বিষয়টি বিবেচনা করা যাক। এখানে কর্তা হচ্ছে আন্না, প্রদানকারী হল কেন্তা, তাই বলতে হবে কেন্তানি। তাহলে আন্না কেন্তার কাছ থেকে ছবি পাচ্ছে বা পাবে কথাটির জাপানি হবে আন্না ওয়া কেন্তানি শাশিং ও মোরাইমাস। তবে উচ্চতর পদমর্যাদার অথবা বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে কোনো কিছু আপনি পেলে সেক্ষেত্রে বরং মোরাইমাস কথাটির পরিবর্তে বলুন ইতাদাকিমাস। আপনি যদি এই ইতাদাকিমাস কথাটি যথাযথভাবে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার জাপানি হয়ে উঠবে অনেক বেশি গ্রহণযোগ্য। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এগুলো হচ্ছে প্রাকৃতিক, যান্ত্রিক বা আচরণ প্রকাশক শব্দ। আজ শেখা যাক আবেগ সম্পর্কিত কিছু ধন্যাত্মক শব্দ। জিং, শুনলেন ধন্যাত্মক শব্দ জিং? এটি গভীর অনুভূতি এবং আবেগজনিত কারণে কান্না পাওয়ার অবস্থা প্রকাশ করে। শব্দটি শুনেই কেমন যেন গভীর এক আবেগ অনুভব করা যায়। হোরোরি, এবার শুনলেন হোরোরি? এটি দিয়ে অন্যের প্রতি সমবেদনার কারণে কান্নার ভাব প্রকাশ পায়। তাহলে আজ শুনলেন ধন্যাত্মক শব্দ জিং এবং হোরোরি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, কেন্তা আমাকে ফুজি পর্বতের আকৃতির একটি নেকলেস উপহার দিয়েছে। এটা দেখে আমি গভীরভাবে আলোড়িত হয়েছি এবং জিন অনুভব করেছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? এই পাঠের মূল বাক্য ছিল ওতানজোবি ওমেদেতো, শুভ জন্মদিন। আগামী পর্বে আমরা শুনব জন্মদিন অনুষ্ঠানের পর আন্না এবং কেন্তার কথাবার্তা। বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।